যাদের কাছে আমি অজানা ছিলাম, সে কি মায়ের নদী নাম, কৃষ্ণনগর হলো আমার গ্রাম, দিয়ে গেলাম আমার সালা। যাদের কাছে আমি অজানা ছিলাম, শেখ মাইনদিনার নাম, কৃষ্ণনগর হলো আমার গ্রাম, দিয়ে গেলাম আমার সালাম। যাদের কাছে আমি অজানা ছিলাম, মা আমার আশুরাশে হয়ে গেছে ইন্তেকাল, মা আমার আশুরাশে হয়ে গেছে ইন্তেকাল, পিতা আমার মজিতালি সুখ দুঃখে ধরেন হাল, ভাই বোন সকলে ভালোবাসে গজল আমি গে বড়াই, দিয়ে গেলাম আমার সালাম। যাদের কাছে আমি অজানা ছিলাম, শেখ মাইনদিন আমার নাম, কৃষ্ণনগর হলো আমার গ্রাম, দিয়ে গেলাম আমার সালাম। খোদার শেষ করুণায় আমি কেসে জগতে এলাম, খোদার অশেষ করুণায় আমি কেসে জগতে এলাম, যে সবার সাথে হলো মোর মা জননীর দোয়াতে, সবার সাথে হলো পরিচয় মোর মা জননীর দোয়াতে, তোমাদের দোয়া চাই গো আমি, আমি অধম গুণাগার, যে দিয়ে গেলাম আমার সালাম। যাদের কাছে আমি অজানা ছিলাম, বাসন্তীতে ডাক ভরা আমার, বাসন্তী থানায় আমার, বাসন্তীতে ডাক ভরা আমার, বাসন্তী থানায় আমার, জেলায় আমার দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিকানায় পাঠাও চিঠি ওখান, 9733234G 0885 মোবাইল নাম্বার দিয়ে গেলাম আমার সালাম, দিয়ে গেলাম আমার সালাম, যাদের কাছে আমি অজানা ছিলাম, শেখ মাইনদীর আমার নাম, কৃষ্ণনগর হলো আমার গ্রাম, দিয়ে গেলাম আমার সালাম, যাদের কাছে আমি অজানা ছিলাম। www.anibas.in